Book 2 46 46 في صالة الديسكو ديسكوتي هل هذا المكان غير محجوز؟ এই সিটটা কি ফাঁকা? هل تسمح لي ان اجلس بجوارك؟ আমি কি আপনার সাথে বসতে পারি? بكل سرور. হ্যাঁ, নিশ্চয়ই. كيف وجدت الموسيقى؟ আপনার সঙ্গীত কেমন লাগছে? عالية قليلا. একটু বেশি জোরে হচ্ছে. لكن الفرقة تعزف جيدا جدا. কিন্তু ব্যান্ড ভালো বাজাচ্ছে. هل تأتي مرارا إلى هنا؟ আপনি কি এখানে প্রায়ই আসেন? لا, هذه هي المرة الأولى. না, এই প্রথমবার এসেছি. لم أكن هنا من قبل أبدا. আমি আগে এখানে কখনো আসিনি. هل تريد أن ترقص؟ أبني كي ناچتے چان؟ ممكن لاحقا. هاي تو كيچو خون پاري. لا أستطيع أن أرقص جيدا. أمي خوب بھالو ناچتے پاري نا. هذا سهل جدا. এটা খুব সোজা. انا اريك. আমি আপনাকে দেখিয়ে দেব. لا, في المره القادمه. না, হয়তো পরে কখনো অন্য সময়ে. না, হয়তো পরে কখনো অন্য সময়ে. هل تنتظر احدا؟ আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? نعم, انتظر صديقي. হ্যাঁ, আমার বন্ধুর জন্য. ها هو ياتي هناك بالخلف. এই তো সে এসে গেছে. এই তো সে এসে গেছে